জানালা ধরে উঁকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না। মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না। চেয়েছে কত রাত দিন কেটে গেছে, আর কোনো চোখ তবু মনে ধরে না। মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে। হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে, ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল। হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে, ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল। মালা গেথে কবে থেকে নিয়ে বসে আছে, আবার কখনো যদি করে সেই ভুল। ভুলেও তবু তো সে ভুল করে না, মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে। যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে, ছম ছম নূপুরের সকরুণ সুর। যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে, ছম ছম নূপুরের সকরুণ সুর। শিকলে বাঁধিতে তার চেয়েছিনু বুঝে, শিকল চরণে তার হয়েছে নূপুর। ধরার বাঁধনে সে তো ধরা পড়ে না, মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না। চেয়েছে কত রাত দিন কেটে গেছে, আর কোনো চোখ তবু মনে ধরে না। মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে।